অনেক সময় করা হয়, যখন আপনি একা আসবেন পুরো সামনে যদি কাতারের খালি জায়গা থাকে পেছনে দাঁড়িয়ে নামাজ হবে, একা দাঁড়িয়ে নামাজ হবে না, লোক অপেক্ষা করতে হবে। যদি আসো তো ভালো, না হয় তো কি করতে হবে, একা দাঁড়িয়েই নামাজ হয়ে যাবে। কিন্তু সামনে থেকে কাউকে টেনে নেওয়া যাবে না, কারণ সামনে থেকে টেনে নিলে কি হয়ে যাবে, কাতার খালি হয়ে যাবে, ফাঁক হয়ে যাবে, আর সামনের লোক তো ফাঁক বন্ধ করতে করতে হেলাহেলি করবে, এতে নামাজের বড় ডিস্টার্ব হবে। সুতরাং সামনে থেকে কাউকে টেনে নেবে না, একটা হাদিস আছে অবশ্য, হাদিস সহি না। সুতরাং সেই হাদিসের উপর আমল করে সামনে থেকে লোক টেনে নিয়ে আপনি সমস্ত লোকের নামাজে ডিস্টার্ব করবেন তা কিন্তু উচিত না। কোন কোন ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে দরকার পড়ে, যেমন সামনে কাতারের একটা লোক তার নাকে রক্ত আসতে লাগলো, তখন সে নাম ধরে বের হবে না, হবে না, তার উঁচু ভেঙে গেল, তখন লোক শুনিয়ে লোক খেলে বেরিয়ে যাবে যাবে না, তখন তো কাতার ফাঁক হবে, তখন তো ডিস্টার্ব হবে, এটা আলাদা কথা, এটা তো মাজবুরির ক্ষেত্রে। কিন্তু আপনি ইচ্ছা করে একটা লোককে সামনে থেকে টেনে নেবেন, সেই কাতারটা ফাঁক করবেন, এটা আপনার জন্য জায়েজ না। বরং কাতারের ফাঁক বন্ধ করেন, কাতারের ফাঁক বন্ধ করলে আপনার জন্য জান্নাতে ঘর জমান হবে। কাতারের ফাঁক কেন রাখতে হয় না হুজুর, এই জন্য যে সাধারণত মানুষ যখন দাঁড়ায়, যখন দেখবেন আপনার পাশে দাঁড়াচ্ছে, আপনি যদি কোনো খারাপ ত্রিপাশে থাকেন কিংবা আপনার গা থেকে গন্ধ বেরোয়, বিড়ি সিগারেটের গন্ধ আপনার মুখ থেকে আসে, পাশে যে লোক ভদ্রলোকটা দাঁড়াবে, সেই লোকটা আপনার সাথে দাঁড়াতে একটু কি করবে, মানে দাঁড়াতে চাইবে না। লোকটার কাপড় নোংরা আছে, মানুষ মানুষকে ঘৃণা করে না, মানুষের আচরণকে ঘৃণা করে, মানুষের লিবাসকে ঘৃণা করে, এবার আপনার গা থেকে গন্ধ বেরোচ্ছে, আপনি এখন আপনার গায়ে দেখা যাচ্ছে যে আপনার সিমেন্ট লেগে আছে কিংবা কাদা লেগে আছে কিংবা ময়লা লেগে আছে, আপনি গোশতে কষায়ের কাজ করছিলেন, আপনার দেহে রক্ত লেগে আছে, মাছ কাটাকাটি করছিলেন, আপনার দেহে মাছের রক্ত বা মাছের গন্ধ আঁশ সে লেগে আছে, আপনি দাঁড়ালেন না মাঝে ওই কাপড়ই আপনি দাঁড়ালেন, তাহলে আপনার পাশের লোক একটু হ্যাঁ করবে। কিন্তু অনেক মানুষ আছে যে অপর মানুষকে ঘৃণা করে, দেখা যায় যে আপনার সঙ্গে আমার একটু মানে টেনশন আছে, আপনি আমার পাশে দাঁড়ালেন, আমি তখন একটু ফাঁক করলাম। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কাতার জমার ভাবে দাঁড়াও, তার মতো যেমন যেমন ওই শীষে ঢালা, শীষে ঢালাই করা দেওয়া, একবারে মিজিট হয়ে দাঁড়াও, ফাঁক রাখবে না, কারণ ফাঁক রাখলে শয়তান প্রবেশ করবে, শয়তান প্রবেশ করবে মানে ওই কাতারের ফাঁকে কি হবে, শয়তান আসবে, শয়তান তো কোথাও আসবে, আপনার পিছন দিকেও আসবে, সামনের দিকেও আসবে, তো কাতারের মাঝেই কেন শয়তান ঢুকবে, শয়তান হচ্ছে আপনাদের মনের ভিতরে, আপনাদের মনের ভিতরে দ্বন্দ্ব বেশি করার জন্য কি হবে শয়তান সুযোগ নেবে। যেমন একজনকে আপনি সালাম, আপনার সঙ্গে একজনের টেনশন আছে, তার সঙ্গে পাশ পাশ দিয়ে পার হয়ে গেলেন, সালাম দিলেন না, সালাম না দিলে কি গুণা হবে, গুণা হবে না, কিন্তু সালাম দিলে শূন্য সব হবে, আপনি দিলেন না, তখন তার মনে কি হবে যে টেনশনটা ছিল আরো বেড়ে যাবে। আপনি একজনকে সালাম দিলেন, সে সালামের উত্তর দিল না, সালামের উত্তর না দিলে তো গুণা হবে, আর তার সঙ্গে সঙ্গে টেনশন বেড়ে যাবে। এখন আপনি তাহলে মাঝে ফাঁকটা যদি বন্ধ করেন তাহলে সব হবে, কিন্তু বন্ধ না করেন যদি গোনা না হয় তো যেমন কি হবে, আপনার পাশের ভাইয়ের সঙ্গে যে টেনশনটা ছিল সেই টেনশনটা আরো বেড়ে যাবে এবং আপনাদের মাঝে আরো দুশ্মনী আরো শত্রুতা বেড়ে যাবে। এই জন্য কাতার বন্ধ করতে হয়, আর এই জন্যই এত সব দেওয়া হয়েছে যে ব্যক্তি কাতার বন্ধ করবে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। এটা মোটামুটি বলছে 3 সেকেন্ড লাগতে পারে, এটা কাতার বন্ধ করতে মাত্র 3 সেকেন্ড লাগতে পারে। নম্বর 10, যে ব্যক্তি রাতে দিনে 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা করবে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি হবে। এটা আমরা আশা করি সবাই করি, যে ব্যক্তি জান্নাত কি বলে রাতে দিনে 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। মান সাবারা আলা ইসনাতাই আশরাত রাকআ মিনাস সুন্নাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই সুন্নত কখন কখন হুজুর, আর 4 রাকাত কাবলা যোহর, যোহরের আগে 4 রাকাত আর পরে 2 রাকাত। দেখেন সুন্নতের কথা যখন বলছি তখন বলেছি যোহরের আগে 4 রাকাত পরে 4 রাকাত, যোহরের আগে 2 রাকাত পরে 2 রাকাত, যোহরের আগে 2 রাকাত পরে 4 রাকাত, আগে 4 রাকাত পরে 2 রাকাত, 4 রকম ভাবে করা যায়, কোনো সমস্যা নেই, যা যেমন সময় হবে যেমন তার অন্তর। হ্যাঁ, তবে জোর করে পড়বেন না, মন চাচ্ছে না জোর করে পড়ছে না এরকম না, আপনার মন বেশ তুষ্ট আছে সেই সময় আপনি আল্লাহর জন্য নামাজ পড়বেন, আগে চার পরে চার, এখানে বলা হয়েছে কি আগে চার পরে দুই, আগে চার পরে দুই, যেভাবে হোক আপনি পড়েন ইনশাআল্লাহ আপনাদের জান্নাতের ঘর তৈরি করা হবে। রাকাতাই ইবাদাল মাগরিব, মাগরিবের পরে দু রাকাত, আর এশার পরে রাকাতাই ইবাদাল ইশা, এশার পরে দু রাকাত, রাকাতাই ক্বাবল ফজর, ফজরের আগে দু রাকাত, এই বারো রাকাত নামাজ যদি কেউ রাতে পড়ে তাহলে পরে তার জন্য জান্নাতের ঘর তৈরি করা হবে। নম্বর ১১, যদি কেউ চাষের নামাজ পড়ে, চাষের নামাজ পড়লে যে ব্যক্তি জোহরের কি বলে জোহরের আগে চার রাকাত নামাজ পড়বে এবং চাষের সময় চার রাকাত নামাজ পড়বে তার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে। চাষের নামাজ কাকে বলে? চাষ মানে হচ্ছে নাস্তা, চাষ মানে নাস্তা ফার্সি শব্দ, আর নাস্তা খাওয়ার সময় যে নামাজটা পড়া হয় সেটা বলে চাষের নামাজ, আরবিতে বলে জোহা, সালাতু জোহা, তাই না? এই নামাজটা আসলে দু রাকাত থেকে আট রাকাত, এই নামাজটা কি আমার ইশরাকের নামাজ বলে, যদি আপনি সূর্য ওঠার একটু পরে পড়েন, দশ পনেরো মিনিট পরে যদি পড়েন তাহলে সেটা হবে কি ইশরাকের নামাজ, আর ইশরাকের নামাজ পড়লে আর চাষের নামাজ পড়া হবে পড়তে হবে না, মানে হয়ে গেল আর কি। এই দু রাকাত থেকে নিয়ে আট রাকাত পর্যন্ত যেমন আপনার সময় হবে, অবশ্য যারা পুরো মুরব্বী যারা ঘরে বসে থাকে কাজ ধান্দা নেই, বকবকানি ছাড়া কোনো কাজ নেই, তাদের তো করা উচিত, তারা ঘরে বসে আছে শুধুমাত্র হ্যাঁ দেখবেন দপদপ করছে বকবক করছে, তাদের উচিত এই সমস্ত সুযোগ গ্রহণ করা, সকালবেলাতে চাটা খেয়ে কোনো কাজ নেই চলো উজু করে বসে যাও, উজু করে দাঁড়িয়ে যা নামাজ পড়তে, দু রাকাত থেকে আট রাকাত পর্যন্ত যদি নামাজ পড়া হয় তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করেন। নম্বর ১২, সূরা ইখলাস পাঠ করা, সূরা ইখলাস পাঠ করা কতবার? দশ বার, দশ বার সূরা ইখলাস পাঠ করবেন আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াতিমাহা আশর মাররাত বানা আল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, শুধু কাস বাইত না, কাসর, কাসর মানে কি? কাসর মানে কি? কাসর মানে হচ্ছে বালাখানা, শুধু ঘর না, বালাখানা বিরাট বিল্ডিং, বুঝতে পারলেন? আমাদের ঘরগুলো হচ্ছে ঘর কিন্তু আমিরের, এটা ঘর বলে, এটা বলে কাসর, কাসর আমির, কাসর মালিক, বাদশার ঘর, সেই রকম ঘর নির্মাণ করা হবে তার জন্য যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ দশ বার পড়বে, আল্লাহ কত সওয়াব রয়েছে। তো হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা নাস্তাকসির কুসুরান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, তাহলে তো আমরা এইভাবে জান্নাতে অনেক কাসর বানাতে পারি, অনেক বালাখানা অট্টালিকা নির্মাণ করতে পারি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, যত তোমরা বেশি করবে তত আল্লাহ ঘর বেশি নির্মাণ করবে, অতএব তোমরা বেশি করতে পারো। নম্বর ১৩ থেকে ১৬ মানে নম্বর ১৩ কি? ভালো কথা বলুন, তৈবুল কালাম, লোকের সঙ্গে যখন কথা বলবেন কর্কশ ভাষায় বলবেন না, সুন্দর মিষ্টি ভাষায় কথা বলবেন। নম্বর ১৪ ইতআমুত তাআম, মিসকিনকে খাদ্য দান করুন। নম্বর ১৫ নফল রোজা রাখুন। নম্বর ১৬ তাহাজ্জুদের নামাজ পড়ুন। এই কাজ করলে আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান, জান্নাতে এমন ঘর আছে, এমন রুম আছে যে তুরাযুহু হুহা মিন বুতুনিহা, যার বাইরেটা ভিতর থেকে দেখা যাবে, যার বাইরেটা ভিতর থেকে, তাহলে কাঁচের তাই না, আমাদের এখন তো তৈরি হচ্ছে কাঁচের রুম, ভিতর থেকে বাইরে দেখা যাবে এইরকম ঘর দেখো, উতুনুহা মিন যুহুরিয়া, বাইরে থেকে ভিতর, ভিতর থেকে বাইরে দেখা যাবে, সুন্দর ঘর। ফাকাল আরাবি, আরাবি মানে একজন বদু বলল, একজন বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, লিমান হিয়া, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এইরকম ঘর এইরকম রুম কার জন্য হবে? আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিমান আতাব আল কালাম, যে সুন্দর কথাবার্তা বলে, ওয়াতআমাত তাআম, আর মিসকিনকে খাদ্য খাওয়ায় অন্নদান করে, ওয়াদা সিয়াম, আর নিয়মিত নফল রোজা রাখে সপ্তাহে দুটো, সোমবার আর বৃহস্পতিবার, না মাসে তিনটে, হ্যাঁ বারো তেরো চোদ্দ বা তেরো চোদ্দ পনেরো আপনি তিনটে মাসে রোজা রাখেন, তাহলে পরে এই রোজা নফল রোজা, আর তার জন্য জান্নাতের ঘর নির্মাণ হবে। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে তার জন্য এইরকম রুম সৃষ্টি করা হবে। সতেরো বলছেন, সতেরো নম্বর তর্ক বর্জন করা। তর্ক বর্জন করা, তর্ক করবেন না, যদিও জানেন যে কথাটা আপনারই ঠিক। বাংলাদেশের রাজধানী কোথা? এক নম্বর মায়ানমার, কি বলে চিটাগাং। বাংলাদেশের রাজধানী কোথা? চিটাগাং। আপনি বলেন না ঢাকা, মধুর ভাষা আপনি জানেন না চিটাগাং, আপনি তো বলবেন খালাস, হ্যাঁ কথা বলবেন না। তর্ক আর তর্কের মিলে এখন প্রমাণে এসে কত ঝামেলা, আবার একজনকে টেলিফোন করে জিজ্ঞাসা করে, এই তর্কে যাবেন না। তর্কে গেলে কি হয়, অনেক সময় হাতাহাতি মারামারি পর্যন্ত হয়ে যায়। তর্ক করবেন না, যে ব্যক্তি তর্ক বর্জন করবে, অথচ যে যার কাছে হক আছে সে তার কিন্তু তর্ক নয়। তর্ক তাকে বলা হয় যে মিথ্যা, যার কথা যার বাতিল নিয়ে দিয়ে তর্ক করে, সার তার তর্ক। আসলে যে হক পথে আছে তার কথা কিন্তু তর্ক নয়, তবুও হক কথা হলেও আপনি তর্ক করবেন না, তর্ক থেকে দূরে থাকুন, তাহলে জান্নাতে আপনার জন্য ঘর তৈরি করা হবে। তারপর কাজে মিথ্যা কথা বলা হবে না, চাহে চাহে পারিবারিক জীবনে হোক, ব্যবসার জীবনে হোক, কিংবা ছোট বাচ্চাদের সাথে হোক, তাই না? আমরা অনেক সময় পারিবারিক জীবনে মিথ্যা বলি, বলে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মিথ্যা কথা বলতে পারে, তাই না? সব কথাকে মিথ্যা বলা যায় না, প্রেম বাড়াবার জন্য যে মিথ্যা সেটা বলা যায়, বাকি ধোকা দেওয়ার জন্য যে মিথ্যা সে মিথ্যা সবসময় হারাম। তারপর ব্যবসার জীবনে মিথ্যা, অনেক ব্যবসায়ীরা এমন ভাবে মিথ্যা বলে যে মিথ্যা মনে করে না, মানে লাভ বাড়াবার জন্য মিথ্যা কথা বলে। তারপর অনেক সময় যাবেন হুজুর আপনার জন্য, এটা শুধু আপনার দিলাম তাহলে বলবেন না, অথচ সেই জায়গায় সবাইকেই দেয়, একরকম মিথ্যা। বাচ্চাদের সঙ্গে মিথ্যা, এই বাইরে যাস না, তার লজেন্স দেবো, বেচারে বাইরে গেলাম না, আপনি লজেন্স দিলেন না, এটা কি হলো? এটা একরকম মিথ্যা হলো। ছেলেদেরকে ভয় দেখানো হয়, আমি জান্নাতের আশেপাশে একটা ঘরের জামিন হচ্ছি সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি হকের তরফদারি করা সত্ত্বেও তর্ক বর্জন করে, তর্ক করে না। ওয়াই ওবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযহান, আর সেই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জামিন হচ্ছে যে ব্যক্তি মিথ্যা বর্জন করে যদিও উপহাস ছলে হয়, উপহাস ছলে মিথ্যাকে মিথ্যা মনে করে না। এই যে সাপ সাপ সাপ সাপ আপনাকে ভয় দেখাবার জন্য কি করা হয়, মিথ্যা বলে ঠাট্টা করে, মিথ্যা ঠাট্টা করার জন্য অনেকে মিথ্যা প্রয়োগ করে, এমন মিথ্যা আল্লাহর কাছে মিথ্যা বলে লেখা হবে। সুতরাং এমন মিথ্যার দিকে বর্জন করে, তার জন্য জান্নাতে জান্নাতের মাঝখানে একটা ঘর তৈরি করা হবে। আর তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে সেই অবিবাহিত আড়াল জান্না লিমান হাসুনা খুলুক, আর জান্নাতের উপরে একটা ঘর তৈরি করার জন্য আমি জামিন হচ্ছি যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে।